আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর ঘরে আজকে একটি কথা আলোচনা করব। বহু প্রশ্ন আসে আমাদের কাছে এবং বহু ভাই যারা বিদেশে থাকা অবস্থায় তাদের মা বাপ বা অন্য কোনো আত্মীয় মারা যায়, তারা বারবার জিজ্ঞেস করে যে আমরা কি করব। বাড়িতে গিয়ে আত্মীয়রা বলে, বিশেষ করে বোনের দাবটা বেশি, বা ভাইরাও বলে তুমি সৌদি আরবে থাকো, টাকা কামাও, অতএব বাপের নামে কিছু করো, মায়ের নামে কিছু করো, মিলাদ করো, ইসালে সওয়াব করো, ইত্যাদি ইত্যাদি। তো আসলে সঠিক করণীয়টা কি, সঠিক কর্তব্যটা কি, যেটা করলে পরে মৃত ব্যক্তি, আসলে কার জন্য করা? মৃত ব্যক্তির জন্য করা, মৃত ব্যক্তির আত্মার কল্যাণের জন্য করা। কিন্তু সাধারণত আমাদের পরিবেশের যে অবস্থা, সেটা হচ্ছে কি, হয় নাম নেওয়ার জন্য, আর না হয় বদনাম থেকে বাঁচার জন্য। বদনাম থেকে বাঁচব, যে আমি থাকি, আমার পয়সা আছে, অথচ আমি খরচ করছি না, লোকে বলতে বকিল বলবে বা কৃপণ বলবে, বাবা মারা গেল তো কিছু খরচ করতে পারছো না। আর যারা বলে তাদের খাবার মতলব, সাধারণত মাতবর বা ইমাম যারা বলছে তাদের আসলে কি খাওয়ার মতলব। সে যাই হোক, তাদের নাও মতলব যদি নাও হয়, তারা যদি আল্লাহর রাস্তায় বলে যে করতে হয়, যেহেতু বা মা বাপের নামে দান করতে হয়, তো আমরা সঠিক পদ্ধতিতে, যে পদ্ধতিতে দান করলে বা কিছু করলে সব সেই মৃত ব্যক্তির কাছে পৌঁছবে, সেটা করব। অবশ্য সমস্যা নেই, সেটা আমি করব। তো সেরকম করতে হবে, যেমন যদি আপনার বোন, যদি আপনার বোনাই বা ভাইরা বলে যে বাপের নামে খরচ করতে হবে, এই সাতটা গরু জবাই করে সাতখানা গ্রামের লোককে খাওয়াতে হবে, তো সেটা একটা আনুষ্ঠানিকতা আসছে, সেটা একটা হইচই হবে। হইচইয়ের মাধ্যমে কেউ বলবে লবণ হয়নি, কেউ বলবে তেল বেশি, কেউ বলবে ঝাল বেশি, দোয়া কম দেবে, দোয়া লোকে কম দেবে। আবার দোয়াকারীদের মধ্যে কত মুশরিক আছে, কত নাস্তিক আছে, কত বেনামাজি আছে, যারা খাবে কি বাছাই করে খাওয়াবেন আপনি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকী, লা তুসাহিবু ইল্লা মুমিনান, মুমিন ছাড়া সঙ্গী হইও না, আর মুত্তাকি ছাড়া যেন তোমার খানা কেউ না খায়। পারবেন? যাই হোক, যদি আপনি বলেন যে ঠিক আছে, মনে করো সাতখানা গরু জবাই করে খাওয়ালে আমার 7 লাখ টাকা খরচ হচ্ছে, কথা জন্য বলছেন 7 লাখ টাকা খরচ, এই 7 লাখ টাকাটা আমি আমার গ্রামের মসজিদে কিছু একটা করে দিই, এটা যদিও আপনি দেখিয়ে করবেন, তবু এটা লোক দেখানি বলা যাবে না, কারণ আপনার অন্তর বলছে আমি আমার বাবার জন্য খরচ করবো আল্লাহর রাস্তায়। কিন্তু আপনার বোনকে, আপনার বাড়ির লোককে দেখাতে হচ্ছে, বাবার নামে নেম প্লেট হবে, যে বুঝবে যে হ্যাঁ বাবার নামে কিছু করে একটা দিয়েছে, কিন্তু তারা মানবে না, ওই ওই যে তুমি তুমি তা শিখে এসছো, তুমি মগজ ধোলাই করে সৌদি আরব থেকে এসছো, আমি তো খরচ করছি 7 লাখ টাকা, তুমি এইভাবে খরচ করতে বলছো, আমি এইভাবে খরচ করছি, কিন্তু ওই যে হইচই হবে না, আনুষ্ঠানিকতা হবে না, খাওয়া দাওয়া হবে না, এই যে সমস্যা, এই সমস্যা নিয়ে অনেকে ভুগছে, অনেক ভাই যায় এবং সামাল দিতে পারে না, অনেকে করে আসে বদনাম থেকে বাঁচার জন্য, মজবুরি, মজবুরান যাকে বলে। আর তাতে কি হয়, সব হবে না, হবে না। যদি কেউ দিল চায় না, মন চায় না করে, তাহলে তাতে সব হবে না, বাপের কাছে কিছুই পৌঁছাবে না, নিজের পকেট থেকে চলে যাবে, কিন্তু সেই টাকাটা, সেই খরচটা বাপের কাছে পৌঁছবে না যতক্ষণ না আল্লাহর ওয়াস্তে করা হয় এবং আন্তরিকতার সাথে করা হয়, মানে ভালো মন নিয়ে করা হয়। আর আপনি যদি বাধ্য হয়ে করেন, চাপে পড়ে করেন, নাম নেওয়ার জন্য করেন কিংবা বদনাম থেকে বাঁচার জন্য করেন, কোনো লাভ হবে না। যাই হোক, আমরা দেখি কি কি করলে মৃত ব্যক্তির উপকার হবে। মরণের পর আসলে মানুষের আমল বন্ধ হয়ে যায়, এক্ষণে সকল ফসল বোনার শেষ, সময় শেষ। আমরা একটা কথা জানি যেটা হাদিস নয়, সেটা হচ্ছে দুনিয়া হচ্ছে আখেরাতের মাজরা। মাজরা এখানে সবাই জানেন কাকে বলে, মাজরা, মাজরা মানে ক্ষেত, শস্য ক্ষেত। তো আখেরাতের শস্য ক্ষেত হলো দুনিয়া, কতক্ষণ চলবে, যতক্ষণ আপনার জ্ঞান আছে। আপনি নড়াচড়া করতে না পারলেও যতক্ষণ আপনার জ্ঞান আছে ততক্ষণ আপনি ফসল বুনতে পারেন, বসে বসে একটা খেজুর গাছ আপনি লাগাতে পারেন। কি করতে হবে বাসানন দা? বাসানন তো আসেনি, কি করতে? একবার সুবহান আল্লাহ বলবেন, আল্লাহ আকবার, জান্নাতে একটা খেজুর গাছ রোপণ হয়ে যাবে। এইভাবে তাসবিহ তাহলিল, তারপর নামাজ পড়া যাবে, বসে বসে নামাজ পড়া যাবে, দান খায়রাত করা যাবে যদি আপনার থাকে, ছেলেদেরকে বললেই হবে যে দান করো। যাই হোক, এক্ষণে ফসল বোনা শেষ হয়ে গেল, মানুষ যখন মারা গেল, এবারে ফসল কাটার সময় এসে উপস্থিত হলো। যারা বোনার সময় গড়িমুষি করে কাটিয়েছে তারা এখানে এসে দেখবে তাদের জমিতে ফসল নেই, কিংবা ফসল লাগিয়েছিল আগাছা, ফসল তো লাগায়নি, উল্টে কি হয়েছে, আগাছা, বিদাত, শিরিক, এতে ভর্তি জমি ভরা আগাছা অথবা আগাছা মিশ্রিত ফসল, তাদের জন্য রয়েছে বড় আক্ষেপ, কবরের ফিতনা ও আজাব। আগুনের মাঝে অথবা বন্যা স্রোতের মাঝে পড়ে যেমন কোন মানুষ বাঁচার জন্য আকুল ফরিয়াদ করে, বাঁচাও, হাত দুটোকে তুলে বাঁচাও। আপনারা দেখেছেন এই বন্যার সময়ে হেলিকপ্টার ঘুরছে, হেলিকপ্টার থেকে সবাইকে দেখা যায় না, তখন নিচে থেকে কোন অন্ধকারে টর্চ দেখাচ্ছে, যাদের টর্চ আছে, অথবা লাল কাপড় দেখাচ্ছে। আপনারা ওই যখন দেখলেন বাংলাদেশের বর্ডারে সেই একটা লোক ছদিন পর না কদিন পর পাওয়া গেল, পানিতে একটা কাঠকে ধরে ভেসেছিল শেষকালে, হ্যাঁ হ্যাঁ, আর ছদিন, আমার যা মনে হচ্ছে ছদিন। তো এইভাবে ইশারা করছে, আর তার ফলে সে দেখতে পেল, জাহাজ থেকে দেখতে পেল যে একটা লোক ভাসছে, তাকে উদ্ধার করল। তো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ত্রাহি ত্রাহি ডাক, কবরে গিয়ে যেন একটা পানিতে ডোবা অথবা আগুনে পুড়তে থাকা মানুষ আহ্বান করে। কাকে কাকে আহ্বান করে? যেন কাকে আহ্বান করে? যেন আত্মীয় স্বজনকে আহ্বান করে, আমার জন্য কিছু সাহায্য পাঠাও। তো আপনি যদি জানেন, আপনি অবশ্য জানেন না যে আপনার আব্বার আজাব হচ্ছে না শান্তি হচ্ছে, হয়তো সুধারণা করলেন না আমার আব্বা ঠিকই আছে, তবুও তো আমরা খরচ করি, কেন করি? মনে হয় যদি না, আমার তো গ্যারান্টি দিতে পারি না যে আবার আমার আমার আব্বা জান্নাতবাসী, আমার আম্মা জান্নাতবাসী, বলতে পারি না। তো সেই হিসাবে তারা মনে করবেন যে ফরিয়াদ করছে যে আমাকে বাঁচাও। তেমনি কবরে গিয়ে পাপি মানুষ যেন সাহায্যের আশায় চেয়ে থাকে, জীবিত আত্মীয় স্বজনরা তাদের যথার্থ সাহায্য সামগ্রী নিয়ে তাদের সহায়তা করছে কি না। হ্যাঁ, আপনি করতে পারেন, সাহায্য পাঠানোর ব্যবস্থা আছে, কিন্তু সাহায্য পাঠানোর জন্য কিছু শর্ত আছে। সেই সাহায্য পাঠাতে হবে সরকারি ডাকে। আপনি যদি সৌদি আরব থেকে বাংলাদেশে চিঠি পাঠাতে চান, তো চিঠিটা নিয়ে গিয়ে কোথায় সরকারি ডাক পোস্ট অফিস আছে সেখানে গিয়ে তাদের বক্সে ফেলতে হবে, তাই না? নাকি বালাদিয়ার ডিব্বাতে ফেললে গিয়ে হবে? বালাদিয়ার ডিব্বাতে ফেললে চিঠিটা আপনার বাংলাদেশ যাবে না, যে ডিব্বা আছে বিশেষ ডিব্বা পোস্ট অফিসের সেখানে ফেললে তবে সেটা পিয়ন নিয়ে গিয়ে ঠিক আপনার বাড়িতে পৌঁছে দেবে। তাহলে এক প্রথম নম্বর শর্ত হচ্ছে কি, সরকারি ডাক, তার মানে কি শরীয়তি ডাকে আপনাকে পাঠাতে হবে, নচেত মেহনত বরবাদ ও গুনাহ লাজেম হবে। আর যেখানে দইয়ের প্রয়োজন সেখানে খই অথবা চুন পাঠালে সাহায্য প্রার্থীর কোনো উপকার হবে না। আপনি ভাবছেন যে এটাও সাদা ওটাও সাদা, তো দই দরকার আপনি চুন পাঠালেন, লাভ হবে? লাভ হবে না। আর একটা শর্ত হচ্ছে যার জন্য সাহায্য পাঠাবেন সে আপনার সাহায্যে উপকৃত হবে, কিন্তু মেন শর্ত হচ্ছে তাকে তাকে শিরিক মুক্ত হতে হবে, তৌহিদবাদী হতে হবে। নচেত যতই সে নামাজ রোজা করে যাক, দান খায়রাত করে যাক, মুশরিক হলে তার কিছু কবুল হবে না। আর আপনি পাঠালো, আত্মীয় যদি কেউ কিছু পাঠায় তাতেও সেই সাহায্য সে পাবে না, প্রাপ্ত হবে না এবং উপকৃত হবে না। বেশ, আমার জন্য সংক্ষেপে দেখে নি, যে মৃত ব্যক্তি যেসব আমল দ্বারা উপকৃত হয়ে থাকে তা হচ্ছে মোটামুটি ছয় রকম, তা হচ্ছে মোটামুটি ছয় রকম। এক নম্বর হচ্ছে মুসলিম তার সেই মধ্যজগৎ হতে আত্মীয় স্বজন ও মুসলিম ভাইয়ের দোয়ায় উপকৃত হয়ে থাকে। মেন যেটা মেন সাহায্য পাঠাবেন সেটা কি? দোয়া। দোয়াতে পয়সা লাগবে? পয়সা খরচ হবে না? এ তো আপনি মানুষকে বুঝাতে পারবেন না, বলে দেখো দোয়া বলছে, আর দোয়াকে আমরা তুচ্ছ মনে করি, অথচ দোয়া বিশাল জিনিস, হাতিয়ার, কিন্তু আমরা যেহেতু দোয়া সবসময় কবুল হয় না, এটাও ঠিক, তো এই জন্য দোয়াতে বিশ্বাস হয় না। তবুও দোয়া কিন্তু হচ্ছে বিশাল জিনিস, যা করতে আপনার কিছুই খরচ হয় না, সেই দোয়া দ্বারা উপকৃত হয়ে থাকে। দোয়া কবুলের সমস্ত শর্ত পূরণ থাকলে নিশ্চয়ই সে দোয়া তার কাজে দেবে। কোরআন মাজিদে মিতের জন্য দোয়ার কথা উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন রাব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم যারা ওদের পরে এসেছে তারা বলে, পরে এসেছে মানে তারা চলে গেছে, তারা ইহকাল ছেড়ে পরকালে চলে গেছে, এরা পরে এসে বলছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এবং ঈমানে অগ্রণী বিগত আমাদের ভাইদেরকে ক্ষমা করো। তার মানে ঈমানে অগ্রণী ভাইরা চলে গেছে ইহকাল ছেড়ে, তাদেরকে কি করো, ক্ষমা করো, আর ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রেখো না, হে আমাদের প্রতিপালক তুমি দয়াদ্র এবং পরম দয়ালু। বোঝা গেল যে মৃত ব্যক্তির জন্য দোয়া করা যায়, আল্লাহ তাআলা এটা শিখিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির জন্য দোয়া করেছেন, এটা আপনারা জানেন। জানাজার নামাজে কি করি আমরা, দোয়াই তো করি জানাজার নামাজে। সানা হচ্ছে সূরা ফাতিহা, সূরা ফাতিহার পর একটা সূরা পড়া যায় ছোট সূরা, তারপরে যে পড়ি সেটা কি দরুদ, আর এটা হচ্ছে ভূমিকা। তারপরে আমরা কি করি মৃত ব্যক্তি, আল্লাহুম্মা ফিরলি হাইয়েনা ও মাইয়েতেনা, আল্লাহুম্মা ফিল্লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফানু, সব মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়। বোঝা গেল যে মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে, বিভিন্ন দোয়ায় যেমন সাক্ষী রয়েছে যা সবটাই মাইয়েতের জন্য দোয়া এবং ক্ষমা প্রার্থনায় পূর্ণ। পরন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলেছেন যে মুসলিম ব্যক্তির কোনো ভাইয়ের জন্য তার অদৃশ্য থেকে দোয়া কবুল হয়, দোয়াকারীর মাথার উপর এক ফেরেশতা নিয়োজিত থাকেন, যখনই দোয়াকারী তার অদৃশ্য বা অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে গড়ে তখনই উক্ত ফেরেশতা বলেন আমিন আর তোমার জন্য অনুরূপ। কিরকম কথা, সামনাসামনি দোয়া হয় তাই না, সামনাসামনি দোয়া করা, জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র। আর শাহ আলম দেশে চলে গেছে, শাহ আলম দেশে চলে গেছে, আমরা এখানে আলোচনা করছি যে শাহ আলম একটা ভালো কেমন সুন্দর ছিল যে খিচুড়ি বানিয়ে আমাদেরকে খাওয়াতো, এখন সারওয়ার ভাই সুলতান ভাই খাওয়াচ্ছে মাশাআল্লাহ, সামনে আছে, শাহ আলম কিন্তু সামনে নেই, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দেখ, আছে সামনে নেই, সে আছে বাংলাদেশে। আমি বলছি আল্লাহ তাকে জাযায়ে খায়ের দেখ, ফেরেশতা বলবেন আমিন ওয়ালাকা মিসল, আল্লাহ তোমাকে জাযায়ে খায়ের। যদি অদৃশ্য কোন ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির জন্য আপনি দোয়া করেন তাহলে ফেরেশতা বলবেন তোমার জন্য অনুরূপ হোক, যদি বলি আমি তাকে আল্লাহ তাকে ক্ষমা করুন তাহলে সেই ক্ষমাটা আমারও লাভ হবে। বুঝতে পারছেন, অর্থাৎ মৃত ব্যক্তির জন্য দোয়া করলে আমারও কি হবে, সব হবে। তাহলে দোয়ার কথা বুঝতে পারলেন তো, আর মা বাপ, মা বাপ যাদের মা বাপ চলে গেছে, ভালো সন্তান যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি আপনি ভালো সন্তান কিনা, নেক সন্তান কিনা, পরীক্ষা করবেন, পরীক্ষা করে দেখেন যে আপনি আপনার মা বাপের জন্য দোয়া করেন কিনা। কেন কেন কেন, যেহেতু হাদিসে বলা হয়েছে যে মানুষ মারা গেলে যা মা তাইবনা আদম ইন কাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায় মারা গেলে, কিন্তু তিনটে জিনিস জারি থাকে, কি সাদাকায়ে জারিয়া আর ইলমুন ইনতাফাউ বিহি আর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, দেখেন সে নেক সন্তান যে তার জন্য দোয়া করে, তার মানে নেক সন্তানরাই মা বাপের জন্য দোয়া করে থাকে। আপনি জান্নাতে থাকবেন, হঠাৎ করে ফেরেশতাকে বলবেন কি ব্যাপার, আমি যে মানে ছিলাম সে মান থেকে, সে মর্যাদা থেকে উন্নত তোর মর্যাদায় কিভাবে এলাম, ফেরেশতা বলবেন তোমার ছেলে তোমার জন্য ইস্তেগফার করেছে, আল্লাহ আকবার। তা আমার নেই, আমার শেষ হয়ে গেছে ফসল, ফসলটা এখন বনছে কে, বপন করছে কে, আমার ছেলে। তা ছেলের দোয়াতে আপনি জান্নাতের মর্যাদায় উদ্দিন হলেন, কি বলে উন্নীত হলেন, তাহলে বোঝা হলো কি যে দোয়া আপনার কাজে লাগবে, আর এটাই হচ্ছে মেইন জিনিস, বিনা খরচে দোয়া আপনি করবেন। কিন্তু সমস্যা হচ্ছে ঘরের মানুষকে বোঝাতে পারবেন না, ব্যাস ঠিক আছে। দু নম্বর হচ্ছে মাইয়েতের নজর মানা রোজা যদি অভিভাবক কাজা রেখে দেয় তবে তার সওয়াবে উপকৃত হবে। বুঝতে পারলেন, যেমনি হজ যদি না করে মারা যায় তাহলে যদি হজটা করে দেওয়া হয় তো তার স্বভাব সে কোথায় পাবে, কবরে মধ্য জগতে পাবে। আর নজর মানা রোজা কেন বললাম, ফরজ রোজা নয়, নজর মানা রোজা রেখে যদি মারা যায় তো কি করতে হবে, তার ওলি রাখবে, তার মানে আপনি ছেলে মা করেছে, বাবা করেছে, নজর মেনেছিল যে ছেলে যদি সৌদি আরব যায় তাহলে আমি দুটো রোজা রাখবো, দেখা গেল যে মা মারা গেল, তো আপনি তার পক্ষ থেকে সেই দুটো রোজা রাখি রেখে দেবেন। কিন্তু রমজানের রোজা কাজা করার মানে সুযোগ পাওয়া সত্ত্বেও যদি না করে মারা যায় সেই রোজা দুটো কাজা করা হবে না, কি করতে হবে? মিসকিন খাওয়া দেওয়া হবে। মাথায় বুঝতে পারলেন? এমনি ওলামাদের মতভেদ আছে কিন্তু সঠিক হচ্ছে যেটা বলছি, নজরের রোজা হলে সেই রোজা রেখে দিতে হবে, আর যদি ফরজ রোজা রমজানের রোজা হয় তাহলে সেই রোজা কি করতে হবে? রোজার বিনিময়ে মিসকিন খাওয়াতে হবে, এটাই হচ্ছে সঠিক পথ। বেশ, হাদিসে আছে মাতা ও আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, যে মারা যায় এবং তার ব্যক্তি সে ব্যক্তির তরফ থেকে তার অভিভাবক বা ওয়ারেস রোজা রেখে দেবে, আর এটা হচ্ছে নজরের রোজা। ঠিক আছে, এক ব্যক্তি এসে বললেন না হুকান আলা উম্মিহা সোম শাহরিন আফা আকদিহি আনহা, আমার মায়ের ওপরে এক মাসের রোজা বাকি ছিল, আমি কি রোজা কাজা করে দেবো? লাউকান আলা উম্মিকা দাইন না কুনতা কাদিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের যদি ঋণ থাকতো তাহলে কি তা পরিশোধ করতে? তো লোকটা বললো হ্যাঁ, ফাদাইনুল্লাহ হাক্কু আন ইউকাজা, আল্লাহর ঋণ বেশি পরিশোধযোগ্য, এটা আল্লাহর ঋণ ছিল, এটা রমজানের রোজা নয়, এটা কিসের রোজা? কাজা রোজা, নজরের রোজা, কারণ নজরের রোজা কি করতে হয়? কাজা করতে হয়। আর রমজানের রোজা কি করতে হয়? ফিদিয়া খাওয়ালেই, এটা তো সহজ তাই না, ফিদিয়া দিলেই শেষ হয়ে যায়। ফিদিয়াকে কিভাবে দিতে হবে? একটা রোজার বিনিময়ে হয় মিসকিনকে ডেকে খাওয়ান, আর না হয় সবাই এক কিলো চাল তাকে দিয়ে দেন, আপনার দায়িত্ব খালাস, সবাই এক কিলো চাল আপনি মিসকিনকে দিয়ে দেবেন, আপনার দায়িত্ব খালাস। বেশ, তো এই হলো মোট কথা রোজার ব্যাপারে। আর হজের ব্যাপারেও আছে, সেটা যে হজ যদি করে দেওয়া হয় সেটাও বলেছি। বেশ, মাইয়েতে তিন নম্বর হচ্ছে, মাইয়েতের তরফ থেকে আত্মীয় বা যে কেউ তার ছেড়ে যাওয়া ঋণ পরিশোধ করলে পরে সে খালাস পাবে, তার মানে সে উপকৃত হবে। এই জন্য বলা হয়েছে শহীদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে মারা গেছে কিন্তু সে জান্নাতের পথে আটকে থাকবে, কে আটকে রাখবে? ঋণ, যতক্ষণে তার ঋণ পরিশোধ না করা হয়েছে। অতএব যদি ঋণ পরিশোধ করা হয় তখন তার রাস্তা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি হজের কথাটা বলছি, যে হজের হজ ফরজ হলে পরে ওয়ারিসিনরা সেটা পালন করে দেবে, এটা হচ্ছে চার নম্বর। ইন্না উখতি কাদ নাজারাতান তাহুজ্জা ওয়া ইলা মা তাফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউকান আলাইহা দাইন, ওই যে হাদিস রোজার হাদিসের মতোই, তো বললেন যে আমার বোন নজর রেখেছিলেন, নজর মেনেছিলেন যে হজ করবেন, কিন্তু হজ করতে না পেরেই মারা গেছেন, তখন কি করবো? ঠিক আছে, আল্লাহর ঋণ পরিশোধযোগ্য, তুমি তোমার বোনের পক্ষ থেকে কি করো? হজ করো। বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল হজ যদি বাকি থাকে, এক ব্যক্তি এসে বললো হে আল্লাহর রসুল, আমার আব্বা বড় বৃদ্ধ, তার ফরজ হজ বাকি আছে, হজ করতে পারেননি, করার সুযোগ পায়নি, বা করার সুযোগ পেয়েছে কিন্তু করেনি, বৃদ্ধ হয়ে গেছে, এখন সওয়ারিতে বসে থাকতে সে অক্ষম, আমি কি তার তরফ থেকে হজ করে দেবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ করে দাও, তার মানে অন্যের তরফ থেকে নায়েব হয়ে হজ করা যাবে, কিন্তু শর্ত হলো কি? নিজের হজ করে থাকতে হবে, অপরের তরফ থেকে হজ করার আগে নিজের হজ করে থাকতে হবে। ইমাম নবী বলেন এই হাদিস বার্ধক্য, চিররোগ অথবা মৃত্যুর কারণে ফরজ হজ পালনে অসমর্থ ব্যক্তির তরফ থেকে হজ পালন করার বৈধতা নির্দেশ করে। অবশ্য ফরজ হওয়া সত্ত্বেও যে বিনা ওজরে সময় অবহেলা করে হজ না করে মারা গেছে তার তরফ থেকে হজ আদায় কোনো কাজে দেবে না। ইচ্ছা করে যে হজ করেনি, তার হজ যদি আপনি করেন, সে তারই সে সুযোগ ছিল অথচ করেনি, তার তরফ থেকে হজ কোনো কাজে দেবে না। পাঁচ নম্বর, মাইয়েতে ছেড়ে যাওয়া নেক সন্তান যে নেক আমল করে তার স্বভাবে অনুরূপ স্বভাব লাভ হয় তার পিতামাতারও, এতে সন্তানের স্বভাব মোটেই কম হয় না, কারণ সন্তান হল পিতামাতার আমলকৃত উপার্জিত ধনের ন্যায়, আর আল্লাহ তাআলা বলেন ওয়ান লাইসা লিল ইনসান ইল্লা মা সা, মানুষ তাই পায় যা সে করে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ সবচেয়ে হালাল বস্তু যেটা ভক্ষণ করে তা হল তার নিজ উপার্জিত খাদ্য, আর তার সন্তান হলো তার নিজ উপার্জিত ধন স্বরূপ। সুতরাং যদি ছেলে মেয়েরা দান করে কার নামে? মা বাপের নামে, কিংবা মা বাপের নামে নাও করে তাও সে স্বভাব পাবে, কারণ এই ধন সম্পদ কে রেখে গেছে? বাবাই রেখে গেছে, বাবার কাছ থেকে আপনি ওয়ারেস হয়েছেন, বিঘা বিঘা সম্পত্তি, লাখ লাখ টাকা, সেই টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন আপনিও সওয়াব পাবেন আর আপনার বাবাও সওয়াব পাবে। তাই সন্তান যদি তার পিতা মাতার নামে দান করে অথবা ক্রীতদাস মুক্ত করে অথবা হজ করে তাহলে এসবের সওয়াব রয়েছে। ইবনে আব্বাস বলেন, সাদ বিন উবাদার মা যখন ইন্তেকাল করেন তখন তিনি অনুপস্থিত ছিলেন। পরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহ রাসূল, আমার অনুপস্থিত থাকাকালে আমার আম্মা মারা গেছেন, এখন যদি তার তরফ থেকে কিছু দান করি তাহলে তিনি কি উপকৃত হবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হবে। সাদ বললেন, তাহলে আমি আপনাকে সাক্ষ্য রেখে বলছি যে আমার মিখরাফের বাগান তার নামে সদকা করে দিলাম। কার নামে? মায়ের নামে। আবদুল্লাহ বিন আমর বলেন, আস বিন ওয়াইল সাহমি তার তরফ থেকে 100টি ক্রীতদাস মুক্ত করার ওসিয়ত করে মারা যান। সুতরাং তার ছোট ছেলে হিসাম 50টি দাস মুক্ত করে। অতঃপর তার বড় ছেলে আমর বাকি 50টি দাস মুক্ত করার ইচ্ছা করলে বললেন, বাপ তো কাফের অবস্থায় মারা গেছে, তাই আমি এ কাজ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা না করে করব না। সুতরাং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি নিকট এসে ঘটনা খুলে জিজ্ঞাসা করলেন, আমি কি বাকি 50টি দাস তার তরফ থেকে মুক্ত করব? এতে কি কোনো ফায়দা হবে? দেখেন, মুশরিক যদি হয় তার জন্য দোয়াও, বরং তার জন্য দোয়া করাই নিষেধ। এ কথা আপনারা জানেন, মা কানালি নবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যদিও নিকট আত্মীয় হয়, যখন তুমি জানবে যে সে মুশরিক অবস্থায় মারা গেছে, তার জন্য দোয়া করা মোমেনদের জন্য, ইস্তেগফার করা মোমেনদের জন্য সঙ্গত নয়, নবীর জন্য সঙ্গত নয়, দোয়া করাই যাবে না। তো কথা হলো কি, যে আমি যদি তার জন্য দাসগুলো মুক্ত করি তো সে উপকৃত, বাবা উপকৃত হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি মুসলিম হতো, তার মানে কাফের না হতো, মুশরিক না হতো, নাস্তিক না হতো। এখন আপনার বাবা নাস্তিক আপনি জানছেন, আপনার বাবা মুশরিক অবস্থায় মারা গেছে আপনি জানছেন, কাফের অবস্থায় নামাজ রোজা কিচ্ছু করতো না আপনি জানছেন, কিন্তু আপনি সমস্যাটিকে ওই সমাজকে দেখাবার জন্য খরচ করছেন। তো এই খরচ যদিও আপনি তার উপকারের জন্য আল্লাহর ওয়াস্তে করেন, কোনো কাজে লাগবে না। আল্লাহ রাসূল কি বললেন, সে যদি মুসলিম হতো এবং তোমরা তার তরফ থেকে দাস মুক্ত করতে অথবা সাদকা করতে অথবা হজ করতে, তাহলে তার স্বভাব তার নিকট পৌঁছে যেত। নম্বর ৬, মাইয়েতের ছেড়ে যাওয়া সকৃত প্রবাহমান ইষ্টাপূর্ত কীর্তিকর্ম, যাকে সাদকায় জারিয়া, বাংলাতে বলে ইষ্টাপূর্ত কর্ম, মানে সাদকায় জারিয়া, লম্বা হাসপাতাল, মাদ্রাসা, স্কুল, যাতে মুসলিমরা কি হয়, উপকৃত হয়, কল, কুয়ো এসব করে দিয়েছেন, মাশাআল্লাহ মসজিদ নির্মাণ করে দিয়েছেন, তো উপকারী গ্রন্থ প্রণয়ন করেছেন, বই লিখে গেছেন কিংবা বই ছেপে দিয়েছেন আপনি, যার উপকার বহমান থাকছে, যেসব কীর্তির উপকারিতা দীর্ঘস্থায়ী বহমান থাকে, সে ধরনের নিজের কর্ম ফল মৃত মধ্যজগতেও ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্ল শাইইন আহসাইনাহু ফী ইমামিন মুবিন। আমি মৃতদের জীবিত করি এবং লিখে রাখি ওদের কৃতকর্ম আর যে সমূহ পশ্চাতে রেখে যায়, আর আমি প্রত্যেক জিনিস স্পষ্ট গ্রন্থে সংরক্ষিত রেখেছি। আল্লাহ আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, মানুষ মারা গেলে তিনটি জিনিস, আগে হাদিসটা বলেছি, তিনটে জিনিস ছাড়া বাকি কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, সদকায়ে জারিয়া, ফলপ্রসূ ইলম শিক্ষা এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। আর একটি হাদিসে আছে, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়ানাশারাহু ওয়ালাদান সালিহান তারাকাহু মুসহাফান ওয়াররাসাহু মসজিদান বানাহু আও বাইতাল ইবনি সাবিল বানাহু আও নাহরান নাজরাহু আও সাদাকাতান নাজরাহা মিন মালিহি ফি সিহ্হাতিহি ওয়া হায়াতিহি ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি। কি মরণের পরে মুমিনদের যে আমল ও নেকি তার সাথে মিলিত হয়, তাহলে এমন ইলম যে যা শিক্ষা করেছে এবং প্রচার করেছে, তার ছেড়ে যাওয়া নেক সন্তান ও মুসহাফ কোরআন শরীফ, দেখছেন কোরআন মাজিদ ছেড়ে গেছে, ছেলেরা পড়ছে, আর আপনি যে কোরআন মাজিদ মসজিদে দান করেন, আপনি যদি কোরআন মাজিদ মাদ্রাসায় দান করেন তাহলে কি হবে? আল্লাহ আকবার। আপনি সওয়াব পেয়ে থাকবেন, তার নির্মিত মসজিদ ও মুসাফিরখানা, তার খননকৃত নালা বা ক্যানেল এবং তার মালে বা কুয়ো কল, এখন বর্তমানে তো কল, সাবমার্সিবল ইত্যাদি, তার মালের সদকা যা সে তার সুস্থ জীবিত থাকা অবস্থায় দান করে গেছে সে পেতেই থাকবে। বেশ, নিজের হাতে করে যাওয়া নেকিতে লাভের আশা বেশি করা যায়, তাছাড়া অপরে যে ঠিক মতো ইশালের স্বভাব করবে তার ভরসা নেই, এই জন্য জীবিত থাকতে করে যেতে হবে। আমার ছেলেটা করবে না করবে এর ভরসা করা উচিত নয়। পক্ষান্তরে অন্যান্য আমল বা পদ্ধতি দ্বারা ইশালের স্বভাব করলে তা বেসরকারি ডাকে ইরশাল হবে যা সঠিক ঠিকানায় পৌঁছবে না। বালাদিয়ার ডিব্বাতে দিলে ওই যে কোথায় বালাদিয়ার লোকেরা কোথায় ফেলে, মরুভূমিতে ফেলে আসবে, আপনার চিঠি যাবে না, আপনার পার্সেল পৌঁছবে না। আর সুতরাং মাইতের তরফ থেকে তওবা করা, নামাজ পড়া, নিজের অথবা ভাড়াটে কাড়ি দিয়ে কোরআনখানি করা, কুলখানি করা, সবিনা পাঠ করা, চালসে চাহারাম পাঠ করা, নিয়মিত বাৎসরিক দোয়া মজলিস ইত্যাদি করে ইসালে সওয়াব করলে রিসিভড হবে না, যেহেতু সরকারি ডাকের জিনিস নয়। এগুলো কোনো নিয়ম শরীয়তে নেই, কোরআনখানি করা শরীয়তে নেই, নামাজ পড়া আপনি আপনার মা বাপের জন্য, অনেকে পড়ে দুরাকাত নামাজ, প্রত্যেক ফরজ নামাজে পড়ে দুরাকাত, কার বাপ মা বাপের জন্য এই নামাজ আছে শরীয়তে? আপনি বলবেন হজ হবে, রোজা হবে, সাদকা হবে, আর নামাজ কেন হবে না? এ কেন হবে না এটা কি করে বলবো? মঞ্জুর ভাই, বিউটি কি হয়? বিউটি কি হয়? বাট। আর পিউটি পাট নয়, বিউটি বাট, পিউটি। বাচ্চা ছেলেরা অবাক হবেন, আপনি আপনার প্রশ্ন করবে, আপনি পড়াবেন বাচ্চাদেরকে, এখানে বিউটি পাট হলো, পিউটি পাট পুট কেন হবে? তো এই রকমই আমরা যদি প্রশ্ন করি যে হজ কবুল হবে, রোজা কবুল হবে, সাদকা কবুল হবে, নামাজ কেন হবে না, কোরআন খানি কেন হবে না? অনেকে মনে করেন যে ওগুলো হলে এগুলোও হবে না, এতে ইবাদতে কেয়াস না। আমাকে একজন বলছে, আমরা আপনারা কুনুত দোয়ায় কুনুত পড়েন, সবাই বলে আমিন আমিন বলেন, আর ফরজ নামাজের পর কেন হবে না? চুন আর লবণ, ওটা কি বলে, দই, দেখতে সাদা হলে কি, চকচক করলে কি শোনা হবে নাকি? মানে একটা সঙ্গে একটা লাগাতে হলে, কেয়াস করলে তো, বিশেষ করে ইবাদতে কেয়াস চলে না। রোজা কবুল হয় বলে নামাজ পড়া হবে, আর সেই নামাজ আপনি আপনার কি বলে মা বাপের জন্য পাঠাবেন, ওটা কি বলে বক্সে দেওয়া, বলে বক্সে দেওয়া, কোরআন পড়বেন, কোরআন পড়ে আপনি বক্সে দেবেন, এ স্বভাব আমার মা বাপের রুহে যেন পড়ে, এগুলো হচ্ছে বিদাত, এগুলো রিসিভড হবে না। বললাম তার মধ্যে মিলাদ, যে মিলাদ পড়া হয় না বাৎসরিক, বাৎসরিক অনুষ্ঠান করে মিলাদ পড়ানো হয়, কত ধুমধাম করে মিলাদ, কত খরচ খাওয়ানো হয়, এসব বিদাত। বাকি ধরে লোক খাওয়ানো, লোককে খাওয়ানো সাদকা চলবে, কিন্তু ফিক্সড দিনে নয়, যেদিনে মারা গেছে সেই দিনে না, যেদিনে মারা গেছে সেই দিনে না, আপনি যে কোনো দিন খাওয়াতে পারেন, তবুও বলছি খাওয়ানো ঠিক না, কারণ আনুষ্ঠানিকতা আছে, এতে প্রশংসার লোভ আছে, বদনাম থেকে বাঁচার ভয় ইত্যাদি। সুতরাং গোপনে যে দানটা আপনি করবেন, যেটা যে দানগুলো করতে বললাম সাদকায় জারিয়া স্বরূপ, সেইগুলোই হচ্ছে সব থেকে ভালো, যদি আপনি আপনার বাড়ির লোককে বোঝাতে পারেন। ইসালে সওয়াবের জন্য দান খয়রাত বা দোয়ার জন্য কোনো নির্দিষ্ট দিন বলে দোয়া মজলিস, কেন অমুকের রুহের জন্য দোয়া হবে, এটা কি বিদাত? খন বা কোনো মজলিস নেই, খনও নেই, নির্দিষ্ট দিনে অথবা জুমা, ঈদ বা তথাকথিত শবে বরাতের দিন বা রাতে বিশেষ করে সাদকা বা দোয়া করা। অনেকে শবে বরাতে করে, মৃত মৃত স্বামীর নামে, মৃত মা বাবের নামে, বলে মমতারা নাকি এই দিনে খায়, বা জানি না কি বলে, কেউ বলে স্বামী ঘরে আসে না, এসব বাজে ধারণা। আর বিশেষ করে ওই দিনে দোয়া করা এবং এর জন্য লোক জমায়েত করে মজলিস করা, এসব বিদাত। অনুরূপভাবে মাইয়েত জীবিত কালে যে জিনিস খেতে অধিক পছন্দ করত, সেই জিনিসকে বিশেষ করে দান করা। অনেকে মনে করে কি, আমার বাবা পায়রার গোশত খেতে খুব ভালোবাসত, বেশি বেশি পায়রার গোশত নিয়ে এসে গরিবদেরকে সৎকার করে না, এটা ঠিক মানে জরুরি না, যে আপনার আব্বা যেটাই খেতে ভালোবাসত সেটাই আপনি দান করলে বেশি সব হবে না। আপনি দান করুন, যে দান পেয়ে গরিব মানুষ উপকৃত হবে, তারা উপকৃত হলে তার স্বভাবটা আপনার আব্বা যদিও সে সেটা পছন্দ না করত। ফাতেহা খানি, কোরআন খানি প্রভৃতি করে তার স্বভাব তাদের জন্য, যেমন আম্বিয়াদের নামে বক্সে দেয় যারা স্বভাবের মুখাপেক্ষী না, অনেকে আবার নবীর নামে কোরবানি দেয়, নবীর নামে, আজই তারা কি স্বভাবের মুখাপেক্ষী, নবীর নামে করতে হবে? আপনি জানেন না যে নবীরা জান্নাতি, তাদের নামে কেন আপনি করবেন? আপনি যে মুখাপেক্ষী তার নামে করবেন, আর তাও ফাতেহা খানি কোরআন খানি এসব শরীয়ত বিরোধী বা শরীয়তে নেই, বিদাত। সুতরাং এমন কাজ বিদাত ও ফালতু ছাড়া আর কিছু নয়। আশা করি বুঝতে পেরেছেন যে কোন জিনিস পৌঁছবে আর কোন জিনিস পৌঁছবে না। অতএব সেই হিসাবে আপনি মানুষের মনোরঞ্জন করবেন না, সমাজের মন রক্ষার জন্য করবেন না, যেটা করবেন সেটা কার জন্য করতে হবে? আল্লাহর জন্য, ইন্নামা নুতিউকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা যা করি, আমরা খাওয়াই ইত্যাদি, আমরা আল্লাহ সন্তুষ্টির জন্যই করি। লা নুরিদু মিনকুম জাযা আও ওয়ালা শুকুরা, তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, এমন কি বলা বলাও যাবে না যে ভাই দোয়া করো, তাই না? কিছু দান করলেন, দান করার পর বলে ভাই এটা তোমাকে দোয়া করো আমার জন্য, কি মাহফুজের এই দোয়া চাওয়া যাবে? অনেকে বলছে না, এই দোয়া চাওয়াটা মানে বিনিময় চাওয়া হলো, অথচ আপনি যে দান চার সে যদি নিজে থেকে করে, আপনি যখন একটা মানুষকে দান করবেন সে অন্তর অন্তঃস্থল থেকে, অবশ্য সব জাহেল, সব অনেক আছে জাহেল, করতে জানে না, দোয়া জানে না, কিন্তু অনেকে আছে যারা বাংলাতেই দোয়া করে, আল্লাহ তোমাকে সুখী করুক বাবা, আল্লাহ তোমাকে হায়াত দারাজ করুক, যদিও হায়াত দারাজ করুক এই সুজা এই দোয়াটা আবার ঠিক না, আপনি লম্বা হায়াত নিয়ে করবেন, যদি আপনার হায়াতে না ইমান থাকে না নিরাপত্তা থাকে, তাই না? সুতরাং দোয়া যেটা জানা দরকার, জাযাকাল্লাহ খায়ে যে সমস্ত দোয়া আছে সেই দোয়া মানুষ করে থাকে, নিজে থেকে করলে সমস্যা নেই, কিন্তু আপনি চাইবেন না, আপনি দান করবেন, দান করার পরে দোয়া চাইবেন না। লা নুরিদু মিনকুম জাযাউন ওয়ালা শুকুরা, আর শুকরান বলবেন এটাও আপনার মনে, আপনি তো বলবেন আমি জানি, অনেকে অবশ্য বলতে জানে না, নেবেন এই গটগট করে হাঁটতে শুরু করবে, না দোয়া করবে আর না থ্যাংক ইউ বলবে বা ধন্যবাদ বলবে বা শুক্রিয়া শুক্রিয়া বলবে, ও না বাস। তো যাই হোক, সে নিজে থেকে যদি বলে থ্যাংক ইউ বা ধন্যবাদ বা শুকরান, হ্যাঁ তো ভালো কথা, কিন্তু আপনি আবার মাইন্ড করবেন কিংবা আপনি তাকে শুকরিয়া আদায় করতে বলবেন, এটা ঠিক না, এতে আপনার কি হয়ে গেল, বিনিময় দুনিয়াতেই পাওয়া হয়ে গেল, বাস এই হলো কথা, মোটামুটি আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে যে এরই ভিতরে যে মৃত ব্যক্তিকে যদি এই করি তাহলে কি কোনো উপকার হবে কি না, তাহলে আপনারা করতে পারেন। সবে বরাতটা কোনো সহি হাদিসে নেই, হাদিসে আছে সবে বরাতটা কোরআনে তো নেই, কোরআনের তফসিরে বলা হয়েছে, কিন্তু যে তফসির করা হয়েছে সেটা হচ্ছে সবে কদর, সবে বরাত না, আর হাদিস যেটা আছে সেটা সহি না।